থামতে না থামতে আশুলিয়ার ওই কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। থামতে না থামতে আশুলিয়ার ওই কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। স্বজনের বুক ভরা দুঃখ চুকে জল, স্বজনের বুক ভরা দুঃখ চুকে জল, কান্নার রোর আর থামে না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। থামতে না থামতে আশুলিয়ার ওই কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। আর তো না দে পারি আকাশ আহাজারিতে বারি বাতাস, আর তো না দে পারি আকাশ আহাজারিতে বারি বাতাস, বুক যেন ভিজে অইল না জলে, শোকের ব্যথায় বুকটা ফুলে, বুক যেন ভিজে অইল না জলে, শোকের ব্যথায় বুকটা ফুলে, নেই কান্নার শেষ ঠিকানা, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। থামতে না থামতে আশুলিয়ার ওই কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। আশুলিয়া তাজের ফেশনে অনেক শ্রমিক পুড়েছে আগুনে, আশুলিয়া তাজের ফেশনে অনেক শ্রমিক পুড়েছে আগুনে, মানব দেহ পুড়ে কয়লা হলো, জীবিকার তাগিদে ওখানে গেল, মানব দেহ পুড়ে কয়লা হলো, জীবিকার তাগিদে ওখানে গেল, শোকের শুকায় চুকে জল আসে না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। থামতে না থামতে আশুলিয়ার ওই কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। ঝুঁকি নিয়ে কর্মে উপার্জন, যদিও তাতে হারাই জীবন, ঝুঁকি নিয়ে কর্মে উপার্জন, যদিও তাতে হারাই জীবন, জীবনের মায়া ভুলে এত শখ, তাতে নেই কারো কোনো অনুভব, জীবনের মায়া ভুলে এত সব, তাতে নেই কারো কোনো অনুভব, নিরাপত্তার কথা ভাবে না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। থামতে না থামতে আশুলিয়ার ওই কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। স্বজনের বুক ভরা দুঃখ চুকে জল, স্বজনের বুক ভরা দুঃখ চুকে জল, কান্নার জোর আর থামে না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না, শুরু হলো সাভারের কান্না। almadina.com almadina.com